আমি তখন ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামল দিকে দিকে সঘন গগন মাত প্রলাপে, দিকে দিকে সঘন গগন মাত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে সেদিন তিমির নিবিড় রাতে। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল আমার স্বপ্ন সরু বাহির হয়ে এলো, আমার স্বপ্ন সরু আমার স্বপ্ন সরু বাহির হয়ে এলো, আমার স্বপ্ন সরু সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে, স্বপ্ন দোষর সাথে সে যে সঙ্গ পেল সেদিন তিমির নিবিড় রাতে। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামল দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা খুব ধবনের মন্দ্র রবে গেল হারায়ে, আমার দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা ধবনের মন্দ্র রবে গেল হারায়ে, আমার দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা মিলে গেল গুঞ্জ গীতির শীত জ্যোতির গন্ধে, মাত হাওয়ার ছন্দে মিলে গেল কুঞ্জ বিথির শীত জ্যোতির গন্ধে, মাত হাওয়ার ছন্দে মেঘে মেঘে তরীর শিখর ভুজঙ্গ প্রয়াতে, মেঘে মেঘে তরীর শিখর ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে, যখন 오늘 그리스도 দিকে দিকে সঘন গগন মাতপ্রলাপে দিকে দিকে সঘন গগন মাতপ্রলাপে শ্রাবণ ধারা শ্রাবণ ধারা পাতে সেদিন নিপীড় রাতে আমি তখন ছিলেন